وإنشاء صبرا حتى ينقضي الأجل ثم يأخذها ثم يأخذها وليس له أن يأخذها في حال بثمن مؤجل. ويتحالفان ويتلطان ويك على الخطبة كبار الثمانية تقول فيه اي كتل تنشاط حرم بسبب الله اصلا قصم خوار پر پرتگن دادی تنشاطا বঙ্গ হয়ে থাকবে না, যেটা রাজধানী প্রত্যেকের দাবি করছিল একজন কম আর বেশের কোনটাই থাকবে না। হ্যাঁ, যেটা রাজধানীর তুমি একজনের প্রশ্ন অন্য দাবি ডেকে রোগ তৈরি করছে। হ্যাঁ, না না চলো ভাই। হ্যাঁ, ওয়াইজা বাহাবি সমানের মাঠে আগাম ভেজ দালে উদার কি আওয়াজ নগদ নাকি বাকি ছবি ছবি ছাপ পেলে হফতে সবাকে আছে উদ্ধার সমানে হারকে আওয়াজ নেন ছবি সমানে হারে আওয়াজ তিনি দাগ নেন সবলা অধিকার নিয়ে আবার জমিনকে নিয়ে গেল টাইম মতো বসে দিব যে জমিন দখল করে নিল হককে সভাকেরা টাইম মতো আসবে যে টাইম মতো বসে দিব এর অধিকার কার নাই। ওয়াকাল জুফার লাহু জালিকা ইমাম জুফার মতো কাছে সে সবই কে নিয়ে অধিকার হ্যাঁ সে ফিলাম নিয়ে নিল পয়সা করে দিল কে বলেন যদি ব্যাংকে গ্রহণ না করে কিন্তু গ্রহণ করে রেখে কি বলা হয় ব্যাংকে গ্রহণ না করে অর্থ দিয়ে যারা টাকা পয়সা নিয়ে টাকা রসা করে এরা কি করবে গ্রহণ করবে এটাকে নাম দিয়ে ভাই জিও এটাকে নাম দিয়ে আর গুলো সোমাতে যিনি তিনি ভাইয়া কুন্দু আসতে হি বসবে লেনা সোমাতে দিয়ে যিনি আর গুলো সোমাতে লেনা উসকে আসল আর রসকে দুনিয়া জান সোমাতে জানিব তাহলে তার আসল সমান কেবল বিহে করে সমান আবেদন আর সমাগম সমনের আওয়াজে নিজ پہلے مت اوستھائی تر سمان آسل بس دونوں ساتھ گئی سے نجے پہلے ادار کیا کار بسل ہوئے سمان بس باقی کیا کار بس سمان کام آبی جیسا جرکم سماد اہم شاہ کھوٹا ٹکا نیا مستری خرید کرسے مستری دن جا خرید کرسے تین ٹکا نیا کھوٹا دے گی کے بھائی جب سوال کو دیے چل رہا یہ تو جا جا سروا پاسے ادھر کا سر چلے بین پر چلے نا مستری کنچے جیو تارا گرام سبھی مستری کے نیوکتی تھی جیو মোস্তারি যেমন বাইরে থেকে জৈবের মাধ্যমে কিনছেন তাহলে ছবিও নিয়োগ কৃষির মাধ্যমে যেন কামাশাকের জৈব কেন্দ্র আছে ওলানা আন্না আদালাজ নামাজ আমরা বলি যে এটা কে হাজিরে কামান কে এটা সমানের কে আদালতের সমানের বস্তু না ہمارے دل کے تاکہ کی عدال ثابت یا ثابت ہوتا شرط کی دنیا عدالت شرط ہی کی دنیا ثابت کا ہے بلا شرط عدل ثابت ایون بائر مستری مدن سے شرط عدل کی کارکتا ہے مجھے بائر مستری مدن شرطی ایون بائر مدن اور تو مستری ایون کے لئے شبی مدن یہی شرط لا شرط فيما بين الشقي والبائع والأب المختار يا شرط نية جني فيما بين لا شرط الدنيا في الشقي أو البائع تدر يا تو الشقي أو المختار تدر يا تو المختار ليس رضا بي فقه المختار كذا بي فقه الشقي كي راضي هنا وس أجل كسا مستعي كحق میں بائع تو راضي اسے مستعي حق میں جا أجل شرطي نا যদি রাজি না বিক্রি করলে ইয়ে রাজা মন্দিনী যদি হরকে মধ্যে রাজা রাজি মনার ছবিকে হক কেন বাইরে রাজিতে মোস্তারিক মধ্যে এই রাজা নাকি সারা দিল বাইরে ছবির জন্য কেন রাজা মন্দিরে কার মধ্যে ছিল ভাই এই রাজা মন্দিরে কার মধ্যে নাই কেন সাত বছর শেষ করতেছে। যে কার আজল না আর স্বপ্নের বস্তু না, আজল বা স্বপ্নের বস্তু না, এর ভর কি এর ভর একটা কি করতেছে ভাই, ইস্তেহার পেশ করতেছে হওয়া মানে মানে ও সুরতে আপনি গাইছেন আমি বিক্রি আপনি গাইছে উল্লেখ করে উল্লিখিত পূর্বে যে উল্লিখিত মশলা কি মশলা কেন সময় পার হয়ে গেলে সাকাতে জিমা ভাইয়া না কি বইন করেছে ভাই সিং কাবলো উসকে পরে যদি মুস্তাফা থেকে নিয়ে যায় তাহলে মুস্তাফা তাহলে তার থেকে ভাই থেকে তো নিয়ে নেই কে ছবি ফিলহাল সমন দিয়া তাহলে এই সমন কাবলো লাগলো ছিল এই সমন কে দেব তাকে তো দেব তার ইল্লা তাহলে পূর্ব বলে আসছে ইল্লা তো কি দেখ কি বলছে ভাইটা ফস হয়ে গেছে হ্যাঁ ভাইটা ফস হয়ে গেছে মুস্তাফা কারণে যায় নিয়ে গেছে তাহলে ভাই আর মোস্তাদ যে একটা চুক্তি দিয়ে ভঙ্গ হয়ে গেল অহন জমিনটা মোস্তাদ থেকে নিয়ে দেয় ইলহার নদী দেখা দেয় নিয়ে গেল তাহলে এখন ভাইয়ের মোতালেবা করতে পারবো না মোস্তাদের কাছে সময়ের যে টাইম আছে টাইম মতো মোতালেবা করতে পারবো টাইম যখন আসবে আমার অবস্থা এই সময় কাল থেকে কে নিবে ভাইয়ের মোস্তাদ থেকে নিয়ে নেবে মুস্তারি পর সময়ের মধ্যে ভাইয়ের কাছ থেকে টাকা ফেরত নিবে বাস, যে সময়ের মধ্যে রক্ত দিই, যে সময় দেখার সময় আছে এইটাই। কামাকান যে পূর্বে যাও ছিল বুঝলি, দেন না সৎ করে দাঁড়া ভাই হুমা, কেন এই সৎ যে দাঁড়ি হওয়া মুস্তাজ হবে বাড়িতে দুনিয়া আজাল কার মধ্যে ছিল ভাই মুস্তাজ নাই। বাম ইয়াব যে আগে সুবি নি বাতল কো সৎ লে লে না সবিকে বাকি আর মনোজ বাবু বাস বাকি লাগা উসকা হুকুম কার হুকুম এই সরকারের যে শর্ত হুকুমকে বাকি থাকবে অত যে সময় আসবে ভাই মুসলকে টাকা ফেরত তুমি সময় আসবে টাকা কাছে নিল ভাই কাছে নিল মৌজবাসকে মুক্তদা উসকা হুকুম মৌজবাহু উসকা মুক্তদা উসকা হুকুম আর কলে তার এরকম একটা দৃষ্টান্ত আছে নি বাসারা কামাইজা বাহু বিসমন হালিন ওয়াকাদ ইশতারাহু মাজান যেরকম ব্যক্তি খরিদ করছে সমন হাল কিসা তুমি একটা জিনিস কিনবে নগদি কিনছ কিন্তু বাকি বিক্রি করছ কামাইজা বাহু বিসমন বেচে দিয়ে নগদ ওয়াকাদ ইশতারাহু মাজান বেশ খরিদ কাজা মাজান তাহলে মাদ্দাল এক ব্যক্তির মাদ্দাল এই জন্য কি অন মুস্তারিয়াস মুস্তারিয়া বল মুস্তারিয়া সান্তিকা কেন তার টাইম মতো কি থেকে দিব কিন্তু ভাই আব্বাল যিনি মুস্তারিয়া আব্বালে ভাই আব্বালকে টাকা ফেরত দিতে হবে দিন কেন করে মুস্তারি চলে বা দিয়ে না মুস্তারিয়া আব্বাল মুস্তারিয়া স্যার ভাই আব্বাল তুমি মাহাজির কাছে বিচ্ছন্দি বাকি তুমি কথা বলতে পারবো যে মাহাজির টাকা দিলে টাকা তুলে দিব তাতে কিনছ সে ভাই আব্বাল ভাই আব্বাল না তুমি মুস্তারি আব্বাল না আবার তার কাছে কিন্তু তাহলে তুমি বায়ে দিল সানি মুস্তারি আব্বাল আর কেউ কিন্তু মুস্তারি সানি বুঝলো না কামাইজা বাহু বিসমনে হারলেন ওয়াকাদ ইশতারাহু মুয়াজ্জালান কই তো সেকি ভাই মুয়াজ্জাল তাহলে মুয়াজ্জাল কিনছে বাকি কিনছে বেচে গেলে ভাই নগদ করে তুমি টাকা রাতাই নেবে না আমার সেই দু টাকা ধরে বিক্রি করে দিয়েছিল আমার টাকা দেয় সে আল্লাহ বলত যে আমি কি নগদ দিন করছি না বাকি দিচ্ছি সালাম দিব পয়সা বুঝে দিক না চেষ্টা করলে বিধান নগদ টাকা দিতে পারে অথবা অপেক্ষা করতে পারে এক সেকেন্ডে বয়স করলো সুগুলো সেকাল হয়ে গেল না ওয়াইন তিনের তার আনতে তার আগা ছবি একটা আনতে তার কম ছবির সময় অপেক্ষা করতে ছবির সময় অপেক্ষা আছে বাবুল তো আলিকা উসকে লিয়ে আনতে তার কারণে একটা অধিকার হ্যাঁ কেন লা কেন লা জীবন জায়গা তো তাদের মিন হাই শূন্য এখন যদি সে টাকা দেয় তার কি জল রইল তাহলে পরে দিলে যত টাকা আগে দিতে দুই জল কেমনি একটা প্রশ্ন না যে দুই লাখ টাকা তার জমিন না মুস্তারি কিনতে শুরু দিয়ে হক্ত সভা করলে দুই লাখ টাকা দিতে হবে বুঝলি এক মাস আগে দুই লাখ টাকা এক মাস পরে দিলে দুই লাখ টাকা তাহলে জল কেমনে বলে এক লাখ টাকা তো তার দেড় লাখ টাকা বানাইব এক মাসে তো এক টাকা বানাইব ভাই বলে একটা তার জল রইল না কেন আল্লাহ কাউকে দেন না হো কিসকে ছবি দিয়ে তাকে লাজন না হবে যাদুতে দরাজ মিনাইসের মধ্যে বর্তমানের মধ্যে একে ফিলহাল দেখা দিলে তার কী হবে ভাই ভর্তি হবে তার জন্য কী হবে জ্বর হবে কাউ লোক এসেছে তার এই ঘনশা খবর আছে নি ভাই আরে মাথার মতন মধ্যে সবর আছে নি ভাই আরে আব্দুল সবর আছেন হাত পয়সা বড় কাছে নিয়ে যা মোরা সবর আলো লাগবে সবর করবো দিন থেকে ভাই আম তলবে আছে তলবে মামার সবাত তলবে সাথে এগুলি আমার তলবা আলাই বিলাল তলব করুন বিলাল তলবে লাগিন হাত পা লাল সাকাত আন্ন একটা তলব তে ওকে সাকাত রাহে চোখ রাহে তলব যদি না করে বাতাল আর সুবাত ও বাতাল ও জায়গা তোর বাণ কিনুন দিক তার সুবাত কি যোগা খেলা বানলে কোলে আবি ইউসুফ আখা আবি ইউসুফ কোলে আখার কি তার খেলা তাহলে এক কোল কালো গে ভাই আর এক কোল কে তার কেন দলিল বয়ন করে না জ্ঞান না করে তখনই দলিল বয়ন করছে জ্ঞান না করে তো কাজ করে না বলছে তোমার তো দলিল না তাহলে রাস খাই যাবে গা জ্ঞান না করে তখনই দলিল আমি ওসব মন্ত্র লিখে কেন কই যে দেখো আরে হকে সভা তলব করো কি একদম উৎসুক না আরে হকে সভা তলব করার উদ্দেশ্য কি ভাই না ওটা মানে ডাক্তার নেওয়া তার উদ্দেশ্য না নিতেই পারবো না তলবের কি অর্থ আছে আরে তা মুক্তি কেন নাই উক্কার মধ্যে অন এই উক্কা টানলে কোনো লাভ হইব কেন এই উক্কা দিয়ে উদ্দেশ্য কি ভাই তাম খাওয়া অন উক্কার মধ্যে তামও নাই ঠিক কেউ নাই তার কোন বাতিল হবে না কে বলে কেন সবার উদ্দেশ্য কি তাহলে নিতে পারবে না সময় আসলে নিবে তাহলে তলবের কোন অর্থ আসেনি জাহাজা সে যদি বিলম্ব করে তলবে সাত তলবে মহাসভাকে এতে হকে সভা বাতিল হবে না কে বলেন আব্দুল সালমান তালাল দ্বিতীয় মত আব্দুল সালমান লাল দ্বিতীয় মত লেনা হকে সভা ঈদ নামে সুতুবির ভাই ভগবান বলে যে হকে সভা সাবিত হতা হ্যাঁ বেশ নেই কেন বীর ভাই হচ্ছে বাঘাল ভাই কেন সময় আসতে নিতে পারবে এরা কি নিতে পারবে কিন্তু বলে তাদের বলে সে যদি তাসির নাগরে ফিলহাল নিতে হয়েছে না আগে টাকা জমিয়ে দিব তলবের তো আগ্রহ সে আগ্রহ করতে কোনো বাধা নাই কেন শরীয়তে তাকে অধিকার দিছে তার ধরার দিক ছায়া শরীয়তে তাকে অধিকার দিছে যে তাসির করতে পারবে তা কেন এতে ফিলহাল নেই তার কী হবে ক্ষতিগ্রস্ত হবে অবমতা মার্কিন ও আগ্রহ অবমতা মার্কিন হ্যাঁ যখন জানতে পারবে তখন তলব কিসের শর্ত না আর এটা ফাতাল সব ফাতাল মুশর এটা ফাতাল সালামালে ফাতাল জোয়ার এটা ফাতাল সালামালে ফাতাল জোয়ার চলো ভাই قال وإذا اشترى جميع بخمر أو خنزير وشفيعها جميع أخذها بثمن مثل الخمر وقيمة الخنزير وقيمة الخنزير لأن هذا البيع لأن هذا البيع مقبل بالصلاة مقبل بالصحة بالصحة هذا بده يبيع لك ذلك سنة بدأنا قد إذا اشترى جميع بخمر أو خنزير জিম্মি ব্যক্তি একটা জমিন খরিদ করছে কিসের বিনিময়ে খামার খামার তো যাও তো অঞ্চল না আর এবং খিঞ্জির যাও তো দিয়াম না কিন্তু উসকা ছবিকে জিম্মি হ্যাঁ ছবিকে কাজের বিজনেস জমিন কিনছে আর জমিনের হকের সবার দাবিদারকে আকাশ আবি মিস্তর খামারে پاس لے لے گا وہ زمین ہے اس زمین کو خمر خمر کے مثل کے ساتھ مستقل مقدیون آئے ہوتے یہ بھائی تقاضا کرنے والا صحت کو کہ بھائی کی یہ بھائی یہ بھائی لازم کرنے والا صحت کو تو تم سن رہے ہو یہ بھائی لازم کرنے والا صحت کو فیما بھائی نہ ہوں کس کے کافر کے دن فیما بھائی نہ ہوں کافر کے درمیان اور شبہ بہت کے شبہ دن مسلمان دن ثابت ہے ذمہ دن ثابت ہے بہت کو شبہ یہ ام المسلم اور ذمیہ آپ کے صبح شامل کرتے ہیں مسلمان دینی دونوں کو بول خمر انکل خل لے خمر انہوں کے بیوی کے سکہ کے مانے ہیں بول خل لے لنا ہمارے کسر سکہ مان جنی تازہ دینے ہو خمر مان بول کنجیوں کا ساتھ سنجی کار بول دے بھائیہ کو دو بلا پلے اگر لیکن چوبیس صاحب کیا ہے مسلمان ہے تو یہ دونوں صورت کے اندر کیا کرے گا آخرزادی قیمت کم ہے بہت سے مسلمان جو چوبی ہے دے رہے گا اس عقار کو خمر کی قیمت کے وقت میں اور خنجیر کی قیمت کے وقت میں امر خنجیر و ظاہر خنجیر میں قیمت کے ظاہر کر دو تو کیا اور خمر تو دو تو ہم سال مسلم مسلمان مسلمان جو الله أسلم الدنيا وأخذ بالنسك من الخمر لأرضيان تمليك الخمر أبي الإسلام يتاكف تقول أخوان كتب لها أخوان ولا يانا نبسك تنري كنوا خريطة لوك تلي بسك لنا كده كيوشة ولا يانا نوا لكن لوك ولا ميتا غاسي قطة بولتة بلي غاسي قطة رضو دي پاني تبرة تلي كمي حر آج جو شکنات پر رہے تو یہ بھاگ ہوئے تو انہیں میں خریبے حیات سے ایک لوگ دور مجھے دیکھے بانی پر ہے کھانتا ہے پانی تے بھاگ کی ہو بلہ ان کو سمنا ہوگا جو نوہ خیلیتا لہ ان کی پاس کرو نا جنہی ہی دن میں نوہ خیلیتا مطلب ہے جنسے ہو جن شمون شہر دن میں چھلا حق کے شبہ تاریخ کو رہ پر چھے مسلمان دیجی انہیں بسر کیا آگے تو مسلمان مسلمان مسلمان لا اجب طلا نا کے باطل ہونا پس سارا کما اس طرح جن اس طرح بالکل من رتب پا حضر شبیر مگر ان تتا ہو پا جا تو گا مقیم لا اجب طلا سارا جنہوں دوات الانصال جدی مارکرانا تھا گئے شہر اطور تو گئے بھائی رتب نئی مسلمان اگر مسلمان سمر دعوت الامثال ہوا سکتے کیمن دیتے کما جیسے ایسے ہمارے سلوک مسئلہ ایسا ہی ہمارے چلو بچے فصلوں چلو کرو آئے آئے اذا ہمارے اشتری اول سسان فضل شفیعی بشفا আলাদা ফসল করে দিতেছে না কেন? দাবি করছি মৌসুমা ভাই যে তা গায়ের না হয়েছে আসল, আর তা গায়ে হওয়া গেছে কি আসল আসলে খারাপ না মূলত তা গায়ে না হওয়া, আর তা গায়ে হলো মূলত খারাপ না। আগে যে সমস্ত মশলা বয়ন করেছে মশরুমের জন্য তাগায়ে হয়নি, এখানে সামনে আসতেছে যদি মশরুমের যে তাগায়ে হয়ে যাওয়া তো জমিনে কিনছে কিনে আমরা ঘর বাড়ি তৈরি করেছে তাগায়ে হয়ে গেল না, তাহলে এই জন্যই যে তাগায়ে হলে আলাদা বছর হিসাবে দ্বিতীয় করছে বুঝিনি। ওয়াইজা বানান মুস্তারি আবকারসা মুস্তারি না কেল জানা কাজে উল্টার কান্দর মশারি করতে বেদিতে বেড়েছে ভাই আলু গাড়াটা ইয়া তো কুদালু ইয়া গাছ পাকাইছে কুদালু ইয়া বলতে কুদালু ইয়া যে কারা লাগাইছে অর্ধে হয়েছে না সুম্মা কাজালি সুফিয়ে বেশি ইচ্ছা নিলে জমিনের মূল্য দিতে হবে, যে বিল্ডিং করেছে গাছ পাকাইছে এটার মূল্য দিতে হবে, সবই কাকে মুস্তারি আমার উপন্যাস করছো না দাদা, তুমি আর তোমার বেলুন তুমি উঠাই নাও আমি এই পয়সা দিব না, তাহলে আমি শুধু জন্মে মিলিয়ে দিব, তাহলে বলবে যে মুস্তারিকে যে ভাই তোমার বিল্ডিং তুমি কাজে করে নিয়ে যাও, তোমার কাছে তুমি নিয়ে যাও, আমার জমিনকে তুমি খালি করো। আমি অশুদ্ধন করছে তাহলে আমি তরফান করবো না, কাকে বলবো? তোমার তুমি উঠাই নিয়ে দাও, কি করবো জমিনের মূল্য আর কিমত দেনা আমার কারোকে, সে ছবি কে নিলে ওই সময় কাউকে মুস্তারি দেব ধারে মূল্য দিব এবং বেনা আমার গরস্থ কিমত দেব। ও ভাই না ইয়ে তুল কারা ইয়ে তো ছবি হকে সভা করছো বুঝলি, নাহলে হকে সভা কি দিব ছেড়ে দিব অভিহিতা অভিহিতা اور اس کا قائل کون ہے؟ اسی کے ساتھ قائل صاحب ابو یوسف رحمۃ اللہ شافی رحمۃ اللہ کی ہے کنتو سامان سامان پارتھکیہ قیمت بنا اور دے دے قیمت بنا بینار دے کے بنا کرتے دے دے کے نقصان حاصل ঘর বাড়ি তৈরি করছে অথবা গাছ লাগাইছে এখন যে দেশে ওয়াবে যে তার জমিনে ফেরত নেওয়ার জন্য অধিকার নাই, ওয়াবের জন্য মাওলাকে এই অর্ডার দেওয়া, বাতিদার ভোট তোর গাছ তোর উড়াই নে, তোর বিল্ডিং তুই ভেঙে নে, আমার জমিন আমাকে ফেরত দিয়ে দে, এই অধিকার নাই। একটা জমিন কিনতে গিয়ে সারায় ফাঁসে ফাঁসের শর্তের সাথে কিনছে, বাইরে ভাসতে দিচ্ছে না, সরায় ফাঁসের শর্তে একটা জমিন কিনছে, মোস্তারি করতে সরে ভাষা দেবে যে তার কি করে বিল্ডিং তৈরি করতে গাছ লাগাইছে, তাহলে এমন অবস্থায় বাইরের কথা বলতে পারবে না, আমার জমিনকে তুমি কেন বাইরের ভাষা দিচ্ছে, দাদা আমার জমিনকে তুমি ফেরত দিয়ে দাও, তোমার গাছ সরাতে উঠাই দাও, এই অধিকার নাই। মঙ্গলবার মোস্তারি দেশে এমন সরে ভাষা কেন ধরেছিনি সারান আছে না কাজাই যা সালাম মুস্তারি হ্যাঁ মুস্তারি কি করছে ভাই, একটা জমিন কি কি করছে মুস্তারি কিভাবে খরিদ করে আছে, কি করছে ভাই ফসল করছে, গাছ লাগাইছে না, খেতি করছে, ফসল করছে, মুস্তারি জমিন নাকি কি করছে ফসলাদি করছে, এমন তো অবস্থা আপনার সমাধানি করছে, অন কাজে পয়সা দিছে কার জন্য, সবই জন্য তারে মশুয়ার মালিকেরা সবই এখন সবির অধিকার নাই যে তাড়াতাড়ি তোমার দান উঠাই নাও, তোমার শস্য উঠাই নাও, এর বলার অধিকার নাই। ফলে ওই এই তিন স্রোতের জন্য বলার অধিকার নাই, উপরোক্ত স্রোতের মধ্যে বলার অধিকার থাকবে না, অর্থ সে ভাগ্য করতে পারবে না, সবই মোস্তারিকে তোমার বিল্ডিং উঠাই নাও, তোমার গাছ উঠাই নাও। হবে না যে তার কি ওই ফসল উঠাই নেওয়ার জন্য হাজারে না হাজারে লাই কালুন খেলা লাই কালুন হাজা বুঝিনি তদ্রুপ না তদ্রুপ কে হাজার পর্যন্ত এলো না একটা এসি না গেল আসছিলি হাজিরা